প্রশ্ন তো নিয়মিত করা মৌখিক না। আচ্ছা আপনি একা করবেন, দেখেন এই থেকেই মাসাইল গুলো আপনারা যে যেরকম আমল করেন সেরকম করবেন। এইটা জিজ্ঞেস করে খামাকে আমাদের ঝামেলা, এখানে বহু রকমের লোক আছে। আমরা দাওয়াত দেই প্রথমে তাওহীদের দাওয়াত, ইমানের দাওয়াত দেই, ইমানদার এবং কোরআন সুন্নাহ সহি মানতে বলি। এখন যারা এই পথে চলে আসবেন তারা কোরআন সুন্নাহর দলিল মেনে দেখবেন কি আছে, ওখান থেকে দেখে নেবেন। কারণ হানাফিরা পরে একরকম, সালাফিরা পরে একরকম। আমরা মুসলিম, আমরা না হানাফি না সালাফি না শাফি না মালিকি না আম্বলি, আমরা কি মুসলিম। কাজে মুসলিমরা কোরআন সুন্নাহ যেটা আছে সেটা মেনে নিবে, সেটা দেখে নেবেন। আমাদের একটা কিতাবুস সালাত আমরা লিখব ইনশাআল্লাহ, লেখা শুরু করেছি অলরেডি, হয়তো একটু লম্বা সময় লাগবে, বিভিন্ন কাজ থাকে। আর পত্রিকা এসে গেছে মাশাআল্লাহ তিবিয়ান, এটা আমাদের মার্কাজ থেকে ইনশাআল্লাহ নিয়মিত বের হবে আশা করছি। আপনারা তাদের লেখার অভ্যাস আছে লেখা দিতে পারেন, ভালো হলে ছাপানো হতে পারে, কবি থাকলে কবিতা দিতে পারেন, এরকম বিভিন্ন বিষয় আছে। এরকম নিজের অভিজ্ঞতা যদি জানা থাকে, বিভিন্ন পীরদের কি থাকে, কোনো কাহিনী জানা থাকে অপকর্মের, তো এগুলো দিবেন, কারণ এগুলো আমাদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন আছে। তো বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। জি দেখেন এটা ওদের কাছে দলিল আছে, দলিল না থাকলে কেন করে? হ্যাঁ হতে পারে দলিলটা দুর্বল, এটা আমি বহুবার লেকচার দিয়েছি উপরে, যে প্রত্যেকে ফেকহি বিষয়ে যারা যে আমল করে তো দলিল আছে, বাকি দলিল আপনি আমল করেন একটা ওরা করে আরেকটা, আপনার কাছে ওদেরটা দলিল সহি না আর ওদের কাছে আপনারটা সহি না, এই নিয়ে মারামারি করে আমাদের দরকার নাই। ইসলামী হুকুমত কায়েম হোক, তারপর সব মুফতি একসাথে বসাইয়ে বলবো ঠিক হবে পিঠা সবগুলোকে, এর আগ পর্যন্ত আমরা এই নিয়ে মারামারি করবো না। যে যেটা আমল করে আমরা উপদেশ দিব যে কোরআন সুন্নাহ যাচাই করে সহিটা আমল করো। জি এরপরে প্রশ্ন আসছে, ইসলামে কর কি জায়েজ? যদি না থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের রাস্তাঘাট পুল ব্রিজ ও উন্নয়ন খাত থেকে কোন খাত থেকে হবে? প্রশ্ন করেছেন রাইসুল ইসলাম রায়ের বাজার। হ্যাঁ একটা হচ্ছে দেখেন জাকাত, এগুলো ইসলাম আদায় নিয়মিত আদায় করবে, এখান থেকে বিভিন্ন খরচ করে আটটা খাতকে ব্যয় করবে। এরপরে মুসলিম রাষ্ট্রে দান নেবে সাদাকা, সাদাকার একটা বড় গুরুত্ব আছে, এই সাদাকা দিয়ে এটা আদায় করবে। জমির ফসল আছে, ওষুধ আছে, তারপরে খেরাজ আছে, এরকম এরকম বহু বিষয় আছে, ওইগুলো মূলত একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য। এরকম মুসলিমরা গনিমতের মাল পাবে, যুদ্ধ করবে না তো, যুদ্ধের গনিমতের মালের এক পঞ্চমাংশ বাইতুল মালে জমা হবে, এগুলো কি করবে? আপনারা ইসলামী রাষ্ট্র হলে দেশ কেমনে চলবে সেই চিন্তা করেন না, ইসলামী রাষ্ট্র হলে মাল কোথায় রাখবে সেই চিন্তা করা দরকার। গনিমতের মাল আছে, কত গনিমতের মাল কোথায় পড়ে রয়েছে দেখেন না, এলে আপনারা উদ্ধার করার চেষ্টা করেন, ঐক্যবদ্ধ হন উদ্ধার করার চেষ্টা করেন। এই ভণ্ড পীরদের দরবারে যত টাকা পাওয়া যায়, একটা গেট সাজাতে কিরকম সারা বাংলাদেশে শাহ চন্দ্রপুরী, এই যে গেট সাজাতে সারা বাংলাদেশে, দেখেন এখানে আসবেন না, এই এক একটা গেট তৈরি করে টাকা পাই কই? এই টাকাগুলো শয়তান যোগাই দেয় অপচয় করে, এই টাকাগুলো আপনাদের গনিমতের মাল, দলবদ্ধভাবে যাবেন এবং উদ্ধার করে নিয়ে আসবেন, কোনো অসুবিধা নাই, হালাল পূর্ণ পুরো হালাল মাল। তবে বাইতুল মালের পাঁচ ভাগ একদম বাদ দিন বাইতুল মাল, আমাদেরকে তো বাদ দিন বাইতুল মাল, বা যেখানে আপনারা দুনিয়ায় যারা মুজাহিদিনরা তাদেরকে পাঁচ ভাগের এক ভাগ দিবেন তাদেরকে খুমুস, বাকি চার ভাগ আপনার। হ্যাঁ তো এরপরে ও আচ্ছা এটা টাকা দিন, মৃত্যু ব্যক্তি ইসালে সাহাবের জন্য মসজিদ মাদ্রাসা এবং ইয়াতিম মিসকিনদের দান করা যাবে কিনা? হ্যাঁ এটা দান করা যেতে পারে, হাদিসে বলা আছে যে কি করা যাবে, সন্তান যদি দোয়া করে তো সেটা পিতা মাতার আমানত পৌঁছে, তো সে অনুযায়ী সন্তান যদি সদকা করে দান খরচ করে আশা করা যায় সেটাও পৌঁছবে। এটা দলিল আমি আলোচনা করেছিলাম আগে কোনো লেকচারে, সেখান থেকে গ্রহণ করবেন। একসঙ্গে তিন তালাক দিলে তালাক হবে কিনা? ফেকি মাসাল আমি এখানে চাচ্ছি না দেওয়ার জন্য, এটা আপনারা যোগাযোগ করে নেবেন, কারণ আমরা এখানে চাচ্ছি আকীদার বিষয়গুলো ক্লিয়ার করতে। ফেকি বিষয় কিছুগুলো ঝামেলাপূর্ণ, এই তালাকের মাসলা নিয়ে হানাফি আর সালাফিরা বিরাট ঝামেলা আছে। হানাফিদের বক্তব্য হলো এক মজলিসে তিন তালাক দিলে তিন তালাকই পড়ে যাবে আর হালাল হবে না, আর অন্যদের বক্তব্য হচ্ছে যে না এক মজলিসে যদি একবারে তিন তালাক দেয় তার একটা পড়বে, তো এটা কোরআনে একটা আয়াতে তাফসীর নিয়ে গন্ডগোল আছে, আত-তালাক মাররাতান, দুইবার, এটা নিয়ে একটু গন্ডগোল আছে, ইত্যাদি বিষয়। এটা যার প্রয়োজন সে জেনে নেবেন। এইখানে এগুলো জিজ্ঞেস করা মানে হচ্ছে কি করা, নিজের মত যেটা এটাকে সবাইকে জানাই প্রতিষ্ঠিত করা দেওয়া, কোন দরকার নেই। যদি কারণ কেউ তালাক দিয়ে থাকেন, ব্যক্তিগত জিজ্ঞেস করেন, আর তো উত্তর হয়েই গেছে। আপনি যে হানাফি হন, হানাফিদের ফতোয়া যেটা আছে সেই ফতোয়া মানেন, অসুবিধা কি, আগে মুসলিম হন তারপরে হানাফি হলে তারা আমাকে তালাকের মতো লাভ আছে কিছু। একটা লোক সে হানাফি, সে চিস্তি, সে কাদেরি, সে নকশাবন্দি, তো তারে আমার এই তালাকের মাসা শিখে লাভ আছে কিছু? আগে তাকে মুসলিম বানান, তারপর না কথা। আচ্ছা গেল এগুলো। ভবিষ্যৎ সম্পর্কিত যে কোনো কথা বলতে ইনশাআল্লাহ বলা না হলে তা শিরিক হবে কিনা দেখেন। মমিনরা যদি বলে তাহলে এটাকে শিরিক বলা যায় না, কারণ হচ্ছে যে মমিনরা হয়তো ভুলে বললো না, ইনশাআল্লাহ তার মনে থাকে, তারপর ইনশাআল্লাহ বলা দরকার। কোরআনে বলা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা বিষয়ে খুব কি করেছেন, সাবধান করেছেন। সূরা কাহাফে দেখবেন, এই মক্কার কাফেররা মদিনার ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়া প্রশ্ন শিখে আসতো। ইহুদিরা ছিল বড় বড় আলেম, আল্লাহর নবীকে প্রশ্ন করলো, তিনটা প্রশ্ন ওই সূরা কাহাফে আছে, দেখে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালকে বলবো। আল্লাহ নবী কালকে বলবেন কোত্থেকে? ওহির উপর ভিত্তি করে বলবেন, ইনশাআল্লাহ বলেন নাই। তাহলে বুঝে গেল ইনশাআল্লাহ যদি কেউ না বলে তাহলে শিরিক হবে না, কারণ তার নবী শিরিক করতে পারে না। আল্লাহ নবী বলেছেন আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ কয় ঠিক আছে বলো তুমি দেখি, ওহি বন্ধ। কালকে আসলো ইহুদিরা, এ মক্কার কাফেররা, খবর নাই। আল্লাহর নবীর চাচি আবু লাহাবের স্ত্রী এসে বলে, মোহাম্মদ ওই যে তোমার কাছে শয়তানটা আসতো সে বোধহয় তোমার ছেড়ে গেছে না? এই বুড়ি কি খুঁচা মারলো, মোহাম্মদ তোমার কাছে একটা শয়তান আসতো, সেই শয়তানটা বোধহয় এখন আর আসে না, তোমাকে ভুলে গেছে না? এইরকম খোঁচাখুচি করতে লাগলো। তাফসিরে লেখে যে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ এই মুহূর্তে ওহী বন্ধ হলে তোমার নবী তো অপমান হবে। আল্লাহ তাআলা জানি দিলে অপমান হয় হোক, তবু ইনশাআল্লাহ ছাড়া যাবে না। এরকম প্রায় 14 দিন চলে গেল, এরপরে এই সূরা কাহাফ নাযিল হয়ে গেল। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইয়াশা আল্লাহ। আপনি কোন বিষয়ে আগামী দিন করবেন, সামনে করবেন, ভবিষ্যতে করবেন, এরকম কোন বিষয় আসলে আপনি ইনশাআল্লাহ ছাড়া বলবেন না, ইনশাআল্লাহ বলবেন। এরপরে অদ্দুহা সূরা নাযিল হলো, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে এই কদিন ওহী বন্ধ রাখলাম কি জন্য? ওহী বন্ধ রাখলাম যাতে করে ইনশাআল্লাহ ছাড়া কথা না বলো, কারণ তাতে ওই যে পীরের মুরিদরা বোঝা যাবে যে নবীও দেয়, নবী সব জানেন, দিতে পারেন, দাতা। এই দেখেন এখন গান নামছে জশনে জুলুস নামবে, দাতা কিয়ামত মারহাবা, সাইয়েদ কিয়ামত মারহাবা, পাকিস্তান থেকে উর্দু গজল ছাড়ে আর ওগুলো কি, এগুলো কায় শক্তি আছে তো, এগুলো মিলাদ খায়, মুর্দার খায়, তো মুর্দার খাইলে ফুলে যায় না। শুকর কি খায়? শুকুরের পায়খানা খায়, শুকুর মোটা দাদা হয় না? তো যেগুলো মিলাদ খায়, মুর্দার খায়, এগুলো মোটা দাদা হয়, গায়ে শক্তি অনেক বেশি। এগুলো যখন তারা না গায়, পুরা জজবা চলে আসে, হ্যাঁ দেখবেন কি মারহাবা ইয়া মুস্তাফা গান গায়। তো এইসব গান নিয়ে ময়দানে নামে, তো এই লোকগুলো গানের মধ্যে বলে দাতা কিয়ামত মারহাবা, দাতা, এটা উর্দুতে ব্যবহার হয়, হিন্দিতে ব্যবহার হয়, বাংলায় ব্যবহার হয়। দাতা মানে দেনেওয়ালা, দেনেওয়ালা কি আল্লাহ না আল্লাহ রসুল? আল্লাহ, এরা বলে রসুলকে দাতা। তো যদি এই আয়াত নাযিল হতো তাহলে বলতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি কি করে নিজের থেকে বলতে পারেন? আল্লাহ তারা দেখাইলেন যারা নিজের থেকে বলতে পারে না, এই জন্য ওই বন্ধ করে এই শিক্ষাটা দিলেন। এই জন্য এখান থেকে আমরা দুইটা জিনিস শিক্ষা পাইলাম, একটা হলো ইনশাআল্লাহ বলা ছাড়া ভবিষ্যতের কোনো কথা বলা উচিত না, এটা পাইলাম। আবার অপরদিকে যিনি প্রশ্ন করেছেন যে এটা শিরিক হবে কিনা, শিরিক না তাও বোঝা গেল, কারণ শিরিক হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না। বিষয় ক্লিয়ার হলো? আকীদা ত্রুটি থাকলে সেই ইমামের পিছনে ইক্তেদা করা যাবে কিনা, এবং যারা রফুল ইয়াদাইন অস্বীকার করে তার পিছনে ইক্তেদা করা যাবে কিনা, জানুল আবেদিন বাড্ডা। বিষয় হচ্ছে এই, প্রথমত বিষয় হলো আকীদায় ত্রুটি থাকলে তার পিছনে ইক্তেদা করা যাবে না। যদি সেটা আকীদারা শিরিক যুক্ত হয়, শিরিকি বিষয় হয়, আকীদা বলতে একটা ব্যাপক জিনিস, আকীদাগত যদি ত্রুটি থাকে এবং সেটা আকীদাটা এমন আকীদা যারা শিরিকের সাথে যুক্ত, তাহলে তার পিছনে ইক্তেদা করা যায় হবে না। আর একটা হচ্ছে যে রাফুলিয়াদান অস্বীকার করে, কেন অস্বীকার করে বুঝতে হবে, এটা অস্বীকার করে এই জন্য যে এটা ছিল পরে মানসুক হয়ে গেছে, সে একটা হাদিস পেশ করতেছে, ফেতহি দলিল হাদিস দিয়ে দলিল পেশ করতেছে, সে কিন্তু হাদিসকে অস্বীকার করে নাই। সে রাফুলিয়াদান করে না, কেন করে না? হাদিসকে অস্বীকার করার কারণে না, বরং সে হাদিস মানে, সে বলে যে এটা ছিল পরে এটা মানসুক হয়ে গেছে। এইরকম তাবিলের কারণে যদি কোনো ব্যক্তি রফুল ইয়াদাইন না করে তাহলে তাকে কাফের বলা যাবে না। এটা কাফের কেউ বলেও না, আগের উম্মতরা কেউ বলে নাই, সালাফরা কেউ বলেন নাই। আর একটা হচ্ছে রফুল ইয়াদাইন করে না কি জন্য, রাখো তোমার হাদিস ফাদিস মানি না, হাদিস মানি না, অস্বীকার করা। তো অস্বীকার করলে সে তো আর মুসলিমই থাকে না, এর পিছনে ইক্তেদা করবেন কি? তাহলে এখন এটা খুব সতর্কতার ব্যাপার, আপনি এই দেশে হানাফিদেরকে বলে দিলেন সব কাফের, রফুল ইয়াদাইন করে না বলে, না বিষয়টা এরকম না। এটা যে ভাই প্রশ্ন করছে বাড্ডার থেকে, এ ভাইকে আমি সাবধান করে দেই, বাড্ডায় এরকম কিছু লোক আছে যাদের ব্যাপারে আমরা আগেও বলেছি, রফুল ইয়াদাইন না করলে কাফের, আমিন জোরে না বললে কাফের। এদের লিডার হচ্ছে ইকবাল নামে একটা লোক, এর মাদ্রাসায় পড়ো রকম কোনো ডিগ্রি আছে আমি জানি না, সামান্য কিছু আরবি আমি বলতে পারো হয়তো, বাস এই প্যান্ট পরা শার্ট পরা কিছু যুবকদেরকে সে মুরিদ বানাইয়া এরপরে সে একটা আলাদা জামা তৈরি করে ফেলেছে, পাইকারি কাছে বলে সবাইকে, আমাকে তো কাছে বলতো নাকি আগে, এরকম সবাইকে কাছে পাইকারি কাছে বলে। এই ইকবালের যদি শিষ্য আপনি হয়ে থাকেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়বেন, কারণ আমার লোকেরা পাইলে আপনাকে এমন পিটান পিটাইবে শেষ পর্যন্ত হয়তো জীবন চলে গেলে পুলিশের যাবার এখানে। মানে এই খাওয়ারেজদেরকে আমরা কুত্তা পিটান পিটাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমি যাদেরকে পাই তাহলে আমি এদেরকে একেবারে কুত্তা যেরকম পিটান পিটাবো। যে খাওয়ারেজ আকীদা রফুল ইয়াদাইন না করলে কাফের, আমিন জোরে না বললে কাফের, এটা বুঝতে হবে যে এই লোকগুলো যারা রফুল ইয়াদাইন করে না, এরা করে না কেন? এরা বলে যে এটা ইসলামের ছিল, হাদিসগুলো সহি, সব হাদিস সহি, হাদিস মানে তারা, বাকি এগুলো শুরু দিকে ছিল পরে মানসুক হয়ে গেছে, মানসুক হয়েছে কি তারা ওই আরেকটা হাদিস পেশ করে। আমরা বলি যে তাদের এই ইস্তেহাদ ভুল, ইস্তেহাদ কি ভুল, এটা ঠিক না। তাই বলে এই কারণে তারা এখানে তাবিল করে, এই যে তেহাদি ভুল, এটা এই যে তেহাদি ভুলের কারণে কাউকে তাকফির করা যায় না, এই জন্য এই বিষয়গুলো সাবধান থাকা উচিত। অমরি কাজার বিধান কি? অমরি কাজা বলতে কিছু আছে বলে আমার জানা নাই, কোন হাদিসে অমরি কাজা নাই, বরং আল্লাহ যা বলছে সেটা ভিন্ন। আল্লাহ বলেছেন যারা তওবা করলো উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পিছনের গুনাহগুলো আল্লাহ নেকের দ্বারা বদলাই ফেলেন। তো নেকের দ্বারা বদলাই ফেলে তারপর গুনাহ থাকে আর? গুনাই তো নাই, তারপর সেই কি হবে কি? আর যদি অমরিকা যা করতে হয় তাহলে বোঝা গেল তার তওবা কি আছে, ঠিক মতো হয় নাই, তো তাকে আমরা বলো তওবা করো আগে, আর তওবা যদি সহি হয় তারপরও অমরিকা যা, তার মানে তার কোরআনে আয়াতে পড়ে কি নাই বিশ্বাস পুরো নাই। আল্লাহ বললেন তওবা করলে সব মাফ হয়ে যায়, আর উনি বললেন না তওবা করলে মাফ হয় না, অমরিকা যা করতে হবে, অমরিকা যা, এর কোনো সহি দলিল নাই। এগুলো হলো মানুষের তৈরি করা। যেখানে নামাজ না হয় না, একবার পড়লে আর ধরা লাগবে না, যদি বেদাতির পিছনে না পড়ে থাকেন, আর যদি বেদাতির পিছনে পড়ে থাকেন তাহলে ধরাবেন। শয়তানের শয়তানের মার্কাজ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে, বারমুডা ট্রায়াঙ্গেল ও ড্রাগন তারপর কি ট্রায়াঙ্গেল সম্পর্কে শয়তান ও দাজ্জালের মার্কাজ বলা যাবে কি, এ সম্পর্কে আমার জানা নেই। শয়তানের মার্কাজ আছে এটা বলা হয় না, বলা হয়েছে পানির উপরে সিংহাসন বসায় শয়তান, এবং ওখান থেকে শয়তান কি করে আরশ বলা হয়েছে, শয়তানের মার্কাজ হয় কি বলা হয়েছে, যদি মার্কাজ শব্দ ব্যবহার করে আমাদের মার্কাজ হামলা করে না কেউ, শয়তানের মার্কাজ নামে কোনো হাদিসে কিচ্ছু নাই। শয়তানের কি আছে, সিংহাসন বলা হয়েছে, আরশ বলা হয়েছে, সে পানির উপরে নিজের আরশ স্থাপন করে, এরপরে শয়তানের হিসাব বিকাশ নেয়। তো এই জন্য এখন বারমুডা ট্রায়াঙ্গেল এটা শয়তানের মার্কাজ কিনা জানা নাই, ওটা একটা ভিন্ন বিষয়, এগুলো ম্যাগনেটিক ব্যাপার থাকে। সৌদি আরবে মদিনায় আমরা গেছিলাম, এবার যারা ছিলেন তারা জানেন মদিনায় একটা জায়গা আছে, ওখানে গিয়ে গাড়ি আপনি ছেড়ে দিবেন, তো গাড়ি উঁচু দিকে যায়, কিন্তু কোনো কিচ্ছু না, আপনি পাও তুলে বসে রাখবেন, দেখবেন গাড়ি চলতেছে 100 কিলোমিটার পর্যন্ত গাড়ি বেগে চলে। এখন ওখানে পাবলিক যায় দেখে, আস্তে আস্তে পর্যটক কেন্দ্র হয়ে যাচ্ছে। এখন সৌদি আরবের মতো জায়গা যেখানে আমাদের তাওহীদের বাণী প্রচার হয়, সেখানে ছড়াই গেছে কি, ওয়া দিয়ে জিন, এটা জিনের ময়দান, জিনে গাড়ি চালায়, ওখানে গাড়ি ছেড়ে দিলে জিনে, তো জিনে কেবল চালাই একাল উল্টো দিকে যায় কেন, আর কিছু পারে না। বিষয়টা হচ্ছে ওটা হয়তো কোনো ম্যাগনেটিক ব্যাপার আছে, তো সেই কারণে ওখানে গাড়িও চালায়, পানি ছেড়ে দিচ্ছি আমরা রাস্তা ঢালে দিকে, পানি ছেড়ে দিলাম গ্লাস থেকে, পানি উল্টো দিকে করায়। মদিনাতে, মদিনা শহর থেকে প্রায় আমি নিজে গেছি, যেটা কোনো শোনা কথা না, নিজে গেছি, এটা এবার গেছি, লোকজন দেখতে চায় নিয়ে যাই, আর আমি বুঝাই দেয় যে না এটা কোনো দিন দিন কোনো ব্যাপার না, ব্যাপারটা কি, এ পাহাড়ের দেশ, ম্যাগনেটিক ব্যাপার, হয়তো এরকম কোনো বিষয় আছে। এখন হতে পারে ওই বারমুডা ট্রায়াঙ্গেল বলেন, আরো যা বলেন, এগুলো কোনো ম্যাগনেটিক ব্যাপার আছে, কাজে এখানে কোনো শয়তানের সিংহাসন ওখানে আছে, তো শয়তানের সিংহাসন শয়তান যেতে পারবে, ওখান থেকে কেউ যেতে পারে না, ওখানে প্লেন গেলে তাও কিছু যেতে পারে না, ওটা শয়তান না, ওটা একটা ভিন্ন ব্যাপার আছে। আল্লাহ তারা দেখাচ্ছে যে তোমাদের ক্ষমতা সব জায়গায় চলে না, এমন কিছু হতে পারে, কাজে এরকম কালারিং করা কোনো জিনিসকে যেটা যতটুকু আছে অতটুকু আমরা বলবো, আমরা কোনটাকে বাড়াই একেবারে কি করবো না, হ্যাঁ বাড়াবাড়ি করবো না, ছাড়াছাড়িও না, বাড়াবাড়িও না। যে দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে, যে দাড়ি রাখে না সে ফাসিক মুনাফিক, দাড়ি রাখে না কেন, একটা হচ্ছে দাড়ি সে পছন্দ করে না, দাড়ি ঘৃণা করে, এরকম যদি হয় তাহলে দাড়ি সম্পর্কে স্পষ্ট সহিহ হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি ছেড়ে দাও, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার ইমান থাকবে না, তাকে তো সালাম দেওয়ার প্রশ্ন আসে না। আরেকটা হচ্ছে সে স্বীকার করে দাড়ি আল্লাহ নবীর সুন্নাহ, রাখা উচিত, শয়তানে ধোকা করে রাখে না, এরকম যদি তাকে ফাসিক বলে, তো সে লোকগুলোকে সালাম দিতে পারেন, হেদায়েতের জন্য অসুবিধা নেই, সালাম দেওয়া যেতে পারে। আচ্ছা, আমাদের এখানে মোবাইলে অনেক রিংটোন বাজে, গান বাদ্য সম্পর্কে কিছু বলে না, মোবাইলের গান, এটা হাদিসে শয়তানের বলা আছে যে কেয়ামতের আগে গানের ব্যাপক প্রচলন হবে, তো ব্যাপক প্রচলন হবে, সব ঘরে ঘরে গান থাকবে, মসজিদে মধ্যে গান ঢুকবে, কেমন ঢুকবে, এই ঢুকে গেছে শয়তানের অস্ত্রের মাধ্যমে। এই জন্য খেয়াল রাখবেন, এক তো মোবাইলের টোনে আপনারা গান রাখবেনই না, কেন আপনারা গান রাখবেন, একটা কেরাত যুগে যায় কি করে, আপনারা একটা সাধারণ রিংটোন দিয়ে দেন, কোরআন তেলাওয়াত যুগে তাও ঠিক না, রিংটোনে কোরআন তেলাওয়াত বানান ঠিক না, কারণ হলো যে যখন রিং আসলো আপনি রিসিভ করলেন, রিসিভ করলেন এমন এক জায়গায় যেখানে যেখানে আয়াত শেষ হয় নাই, অর্থ পরিবর্তন হয়, আর তাছাড়া কোরআনের কণ্ঠ চেপে ধরা হয়েছে, এটা বেয়াদবি কোরআনের সাথে। তিন নম্বর বিষয়, কোরআনকে মাধ্যম বানাচ্ছে, কি বানাচ্ছে, ওই একদল লোক দেখবেন মাহফিলে লোক হয় নাই, তো লোক হাজির হওয়ার পর দেখি ওরা কেরাত শুরু করে দেয়, সাপ খেলা যা দেখায় সাপ খেলা মজমা বানায় না রাস্তায়, ওই সাপ খেলা আল্লাহরা কি করে, ওরা ওই গান গায়, হুররে করে ডাক দেয়, তো বাচ্চারা এসে চলে আসে। তো আমাদের দেশেও মাহফিলে যখন লোকজন না থাকে তখন কোরআন তেলাওয়াতটাকে মাধ্যম বানায়, এগুলো বেয়াদবি, কোরআন তেলাওয়াত করবো আমরা সবার উদ্দেশ্যে, লোকজন নাই খালি মাঠে কোরআন তেলাওয়াত করার জন্য লোকজন জমা করার জন্য, এটা ঠিক না। তো কোরআনকে কোন জিনিসের মাধ্যম বানানো এটা বেয়াদবি, কোরআনকে মোবাইলের মাধ্যম বানানোটা ঠিক না। আপনারা কোনো হ্যাঁ বক্তব্য কি করতে পারেন বা সালাম দিতে পারেন, রিংটোনে সালাম বসাই দিলেন, এরকম কিছু করতে পারেন, গান বাজনা থেকে সম্পূর্ণ বিরত থাকা। গান বাজনা শোনা হারাম এবং এগুলো শয়তানের কাজ, এগুলো মসজিদে ঢুকাবার জন্য শয়তানের প্ল্যান আছে। তো সেই প্ল্যান যেন আমরা বাস্তবায়ন না করি, এটা আমরা খেয়াল থাকবো। এই বইয়ের ভুলে ভরা দেখবেন দয়া করে। এ বইগুলো হচ্ছে আনিসুল আরওয়াহ, হাসান চিশতি। আপনি এই বইটি আনলেন কি সহসে? এইটা তো ভুলে ভরা নামই বলতেছে, নামটাই তো ভুল। চিশতির বই, এটা মুসলমানদের বই না, এটা মুসলিমদের বই না, কিসের বই? চিশতির বই। এগুলোতে সুফিবাদের কত আদবি কাহিনী, এরকম নিয়ামুল কোরআন, আরো কি আছে, মকসুদুল মুমিনিন, হ্যাঁ, তাজকিরাতুল আউলিয়া, আনিসুল আরওয়াহ, রুহের বন্ধু, রুহের বন্ধু না শয়তানের বন্ধু, এইসব বই। কাজে এইসব বইগুলো, এইগুলো নিয়ে এইখানে আলোচনা করে সমানষ্ট করা ছাড়া কিছুই না। তারপরে পরে দেখবো ইনশাল্লাহ, যদি কিছু এমন কিছু থাকে যেটা বলার প্রয়োজন বলবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্ব শেষ করেছি, দাওয়াত দিচ্ছি এক তারিখে আপনারা সবাই আসবেন, সবাই দাওয়াত দিবেন, চিঠি আছে নিয়ে যাবেন, যদি কারো চিঠি দূর দূরান্ত আলেমদেরকে বেশি বেশি আমাদের আলেম যারা আছে, আমরা এটা স্পষ্ট বলে দিই, আমরা কোনো দল গঠন করতে যাচ্ছি না, কোনো দলের আমির আমার হওয়ার ইচ্ছাও নাই, এই জন্য ডাকছি না। দল দুনিয়ায় যা আছে আমি তো হক দাদারে মানবো, আমরা কিভাবে কাজ করতে পারি তার জন্য একটা পরামর্শ করা, এবং সব সহি পথে যারা কাজ করছে তাদেরকে আমরা কিভাবে ঐক্যবদ্ধ করতে পারি, এবং বিপদগামী লোকেরা না হয় সেজন্য একটা হয়তো একটা সুরা গ্রহণ করতে পারি আমরা, এর বেশি কিছু না, এবং কিভাবে আপনারা কাজ করবেন সে কাজের একটা গাইড দেওয়ার চেষ্টা করব। এই কারণে আমরা ডাকতেছি আগামী এই মাসের পয়লা তারিখে, ফেব্রুয়ারি এক তারিখ পরে শুক্রবার, শুক্রবার জুমার থেকে ইনশাল্লাহ আলোচনা হবে। আমরা অনেক আমাদের আলেম যারা তাদেরকে দাওয়াত দিচ্ছি, তো আমাদের যারা ওলামারা আছেন আমাদের কাছাকাছি আলেম তাদেরকেও দাওয়াত দিচ্ছি। তো এই জন্য জুমার পর থেকেই লেকচার শুরু হবে, মাঝখানে বোধহয় আর একটা জুমা আছে নাকি, তো আপনারা সেভাবে দাওয়াত দিতে থাকেন। আর পত্রিকাটা আমি তো বললাম, পত্রিকা আপনারাই করবেন। দাড়ি সর্বনিম্ন কতটুকু রাখতে হবে দেখেন, হাদিসে বলা আছে, বেশিরভাগ হাদিসে বলা আছে দাড়ি ছেড়ে দাও, সীমানা বয়ন করা হয় নাই। তবে আব্দুল্লাহ বিন ওমর থেকে একটা হাদিস আসছে, এটা বুখারীতে আছে হাদিসটা, যে এক মুষ্টির পর উনি কাটতেন, কাজে সেটা কি আমল করে করতে পারে, এক মুষ্টির আগে নাই, আগে কার কোনো দলিল নেই। দাড়ি সর্বনিম্ন এক মুষ্টি রাখা ওয়াজিব, কথাটা কি ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাড়ি রেখে দাও। এখন আল্লাহ নবী নিজে রাখছেন, রেখেছেন এবং রাখতে বলেছেন, এটা ওয়াজিব ছাড়া কি হবে? এখন যে বলেন ফেকার ওয়াজিব, এই ফেকার ওয়াজিব ফরজ এগুলো পরে তৈরি করছে, এগুলো আসবে না, আরে প্রশ্ন এখন আসবে না, প্রশ্ন একবার নিয়ে নেবেন সব, তাহলে প্রশ্ন আসতেই থাকবে, প্রশ্ন যখন নেওয়া শেষ হবে তারপর কেউ দিলে আর নেবেন না। যারা সুদের ব্যবসা করে, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, গনিমতের মাল হবে কিনা, হ্যাঁ হবে, আরে ভাই এইখানে এই প্রশ্নগুলো আপনারা করেন না, এখন এইখানে এটার উপর আমাদের লেকচার আছে, সুদ যে দেয়, যে নেয়, যে লেখে, টেকসই করে, এমনকি দারোয়ান পর্যন্ত সুদে জড়িত ব্যাংকের ক্ষেত্রে, কাজে এটা বর্জন করা উচিত, উচিত না বর্জন করতে হবে, উচিত বলে তো সুযোগ থাকে, আবার সুযোগই না, এটা এমন একটা গুণা যে গুণাটা গুনায় কাবিরের মধ্যে বড় বড় যে সাতটা আছে, গুনায় কাবিরের মধ্যে সাতটা আছে বড় বড়, তার মধ্যে একটা হলো সুদ, বর্জন করবেন আপনারা। وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه وسلم وبارك وسلم وبارك وسلم وبارك وسلم وبارك وسلم وبارك وسلم وبارك وسلم وبارك وسلم وبارك